ভজি ভজি তো নাম চকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরিলি দিন ভজি ভজি তো নাম চকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরিলি দিন ভজিত নাম চকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরিলি দিন মোর জীব জীবন ভজি ভজি তো নাম চকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরিলি দিন ভজিত নাম চকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরিলি দিন ভজি ভজিত নাম চকা নয়ন মোর যাও জীবন।